صلي على رسوله الكريم اما بعد. حضرت محتسن جو مانوس دنیا پہ آثار ایبھاوے اللہ جل شانہ اور پکھ تک صحیح راستہ اور دنیا تک آخرت جوار صحیح راستہ ایبھاوے مانوس دنیا اور آخرت کامیابی اور سفلتا جن اللہ جل شانہ اور پکھ تک صحیح ضابطہ اور راستہ. جو انسان اس دنیا میں آیا ہے بہت تنگ راستے سے آیا ہے اور کچھ دنوں تک ماں کے پیٹ میں رہ کر آیا ہے اور اللہ پاک کی قدرت سے استفادہ کرتے ہوئے آیا ہے. تو یہی ضابطہ اس کے لیے اس دنیا میں بھی ہے کہ اگر اس طرح زندگی گزارنا سیکھ لے خدا کی قدرت سے استفادہ کرتا ہوا اس دنیا میں بھی چلے گا تو یہی دنیا اور آخرت دونوں میں کامیاب ہوگا. تو بہت سنگ بھائی مرض دنیا سے مائر پر تک تھوڑا سا چھوٹا راستہ دیا سے এবং মায়ের পেটে মানুষ কিছুদিন ছিল এবং আল্লাহ জানলা তার ওর কুদরত থেকে সে উপকৃত হয়ে ফায়দা হাসিল করে তারপরে দুনিয়াতে আসছে এবং দুনিয়াতে আসার পরে এই মানুষ যদি নাকি সে আল্লাহ জানলা তানহর কুদরত থেকে ইস্তেফাদার সাথে সাথে আল্লাহ জানলা তানহর আল্লাহ জানলা তানহর নিয়ম এবং জাবেতা অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনযাপন করে তখন সে এই দুনিয়াতেও কামিয়াবি আর সফলতা লাভ করবে এবং আখেরাতেও সে সফলতা লাভ করবে. اللہ رب العزت کی قدرت سے استفادے کے لیے اللہ پاک نے اس دنیا میں دین اتارا ہے এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ জানলা তানহু এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য দিন দান করেছেন. یہ جو کچھ اسباب ہماری نگاہوں کے سامنے دکھائی دے رہے ہیں یہ خدا کی قدرت سے استفادے کے لیے نہیں ہے بلکہ انسانوں کی خدمت کے لیے ہے اور انسانوں کے کام آنے کے لیے ہے اور انسانوں کے استعمال ہونے کے لیے. بہت سنگے بھائی ہمارا جو اسباب ہم جنہیں دیکھتے تھے ایگلی اللہ پاکر قدرت سے کے استفادہ ہم اپکرتا ہوا جنگنا বরং এইগুলি মানুষের খেদমতের জন্য এবং এইগুলি মানুষের কাজে আসার জন্য এবং এইগুলি মানুষের সাধারণ উপকারের জন্য. دین کو سیکھ نہیں لے گا اور دین والے راستے پہ پڑ نہیں جائے گا تو اللہ پاک کی قدرت اس سے موافق نہیں ہو. تو بہت سنگ جگہ پن پر چند مارو اللہ جل شانہ وہ دین کے سیکھے نہ دے اور وہ دین اور سے نہ چل دے اور وہ دین دین کے اوپر چلنے کی چیشٹا نہ کر دے تب پن پر چند سے اللہ جل شانہ قدرت سے کہ اپکرت ہو سکے پڑے. اللہ پاک نے بڑی تفصیل کے ساتھ اس بات کو قرآن پاک میں بتایا بھی ہے بیان بھی کیا ہے تاکہ ہر ایمان والا اس بات کو سمجھ جائے کہ اس دنیا میں اس طرح زندگی گزارنا ہے کہ اللہ سے قدرت ہمارے موافق ہو جائے. بہت سنگے بھائی جن اللہ جل شانہ قرآن پاکر مدد یہ جنس کے بستارت بھاوے اللہ کرتن اور یہ جنس کے بستارت بھاوے اللہ جل شانہ بیان کرتن جاتے ہی مانوس اللہ جل شانہ حکم رضی جیون جفن کرے دین روپر دین سیکھے اور دین روپر چلے اللہ جل شانہ قدرت تکے فائدہ نہیں تو پارے اور اللہ جل شانہ قدرت تک سفق کے ہوئے جائے. چاہے انسان کے ساتھ اکثریت ساتھ ہو اور ساری مارکیٹوں پر اس کا قبضہ ہو اور ملک مال اس کے ہاتھ میں ہو سارے اسباب اور بات کی قوتیں ہونے کے باوجود اگر خدا کی قدرت مخالف ہے تو یہ یہاں بھی ناکام برزخ میں بھی ناکام محشر میں بھی ناکام اور آخرت میں بھی ناکام. سبوت سنگھ دنیا نہ گٹار ہاتھ ہے দুনিয়ার সমস্ত সম্পদ এবং তার হাতে সংখ্যাগরিষ্ঠতা এবং তার হাতে মূল্যমান এবং সে সমস্ত মার্কেটের মালিক হয়ে গেল দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক হয়ে গেল কিন্তু আল্লাহ জানলা তানহুর কুদরত তার সপক্ষে না বরং তার বিপক্ষে তখন এই মানুষ এই দুনিয়াতেও সে নাকাম হবে এবং আগামী বর্ষেও নাকাম হবে এবং আগামী আখেরাত এবং মাখসারের মধ্যে সে নাকাম হয়ে যাবে. اللہ پاک نے چونکہ اس انسان کو بنایا ہے اور ضابطہ دوستو یہ ہے کہ جو جس چیز کو بناتا ہے اس سے محبت بھی کرتا ہے اس کی حفاظت بھی کرتا ہے اسے بگاڑ سے بچاتا بھی ہے. کیونکہ اللہ پاک نے اپنی قدرت سے اس انسان کو بنایا ہے تو یہی ضابطہ اللہ پاک نے ان انسانوں کے ساتھ بھی رکھا ہے. یہ سارے انسانوں کی حفاظت چاہتے ہیں عزت چاہتے ہیں سربلندی چاہتے ہیں کامیاب ہونا چاہتے ہیں اس کے لیے انبیاء کرام علیہ السلام کے ذریعے ان انسانوں کی عزت اور کامیابی کے لیے دین اتارا. তো বলতেছেন যে ভাই যেহেতু মানুষকে আল্লাহ জানা সানুভূমিক কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন এবং এটাই নিয়ম যে যেই জিনিসকে সৃষ্টি করে ওই জিনিসের প্রতি তার মহব্বত হয়, ওই জিনিসের প্রতি তার আন্তরিকতা হয় এবং ওই জিনিসের সানিয়ারি এবং সফলতা চায় এবং ওই জিনিসের ইজ্জত চায় এবং ওই জিনিস নাকাম থেকে বাঁচা যায় এবং কোন ক্ষতির থেকে বাঁচতে পারে, এটা তার এটাই চান। বলতেছেন যে এই নিয়ম অনুযায়ী যেহেতু আল্লাহ মানুষকে কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন, এই মানুষের কামিয়াবি আর সফলতা চান, এই মানুষের ইজ্জত চান, এই মানুষের মাথা উঁচা হয় এটা চান, এই মানুষ কামিয়াবি আর সফলতা অর্জন করেন, এজন্য আল্লাহ শাহরুখু আন্দিয়ালামের মাধ্যমে এই মানুষের কামিয়াবি আর সফলতার জন্য তার জন্য দিন দান করেছেন। نوح عليه السلام سلام جدي لكم جناب محمد رسول الله صلى الله عليه وسلم بس کتنے واقعات اللہ نے انبیاء کرام علیہ الصلوۃ والسلام سے قرآن پاک میں بیان کیا ہے کسی کو سمجھانے کے لیے اور اسی کو بتانے کے لیے বলতেছেন যে হজরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের যে ঘটনা কোরআনে পাক মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তারহু এই কথা মানুষকে বোঝাইবার জন্য এবং এই কথা মানুষ যাতে বুঝে নেয় এই জন্য আল্লাহ তাআলা তারহু আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা কোরআনে পাক মধ্যে উল্লেখ করেছেন। اللہ پاک نے نوح علیہ الصلوۃ والسلام کو اس دنیا میں دین لے کر بھیجا اور دین جیسے وجود میں آئے گا اس کی محنت بھی اللہ پاک نے خود نوح علیہ السلام کو بتائی اور سکھائی۔ বলতেছেন যে আল্লাহ জাল্লা সানহু হযরত নূহ আলাইহিস সালামকে এই দিন দিয়েই পাঠাইছেন এবং এই মানুষকাল যাতে কামিয়াবি আর সফলতা অর্জন করে কিভাবে মেহনত করবে ওই মেহনত আল্লাহ জাল্লা সানহু হযরত নূহ আলাইহিস সালামকে শিখাইছেন। والی محنت بھی اللہ پاک نے اتاری ہے اور نبیوں کو جدا کر کے ان سے کرایا ہے، ان کی عبادت ہو یا دین کو وجود میں لانے کی محنت ہو، یہ مشورے سے راستہ نہیں بنایا جاتا ہے اور محنت کو تصور نہیں طے کیا جائے گا، بلکہ دین اللہ ہی نے اتارا ہے اور دین وجود میں کیسے آئے گا اس کی محنت بھی اللہ ہی نے اتاری ہے۔ তো বলতেছেন যে ভাই আল্লাহ জানা সানহু হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিন দিয়ে পাঠাইছেন, আল্লাহ পাক আসমান থেকে দিন অবতীর্ণ করেছেন, এইভাবে আল্লাহ পাক আসমান থেকে দিন অবতীর্ণ করেছেন, এইভাবে দিন কিভাবে হেফাজত হয়, দিন কিভাবে অযুতে আসে, দিন কিভাবে মানুষের জিন্দগিতে আসে, এই দাওয়াতের মেহনত আল্লাহ জানা সানহু হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে শিখাইছেন এবং আসমান থেকে অবতীর্ণ করেছেন। তিনি বলতেছেন যে ভাই দিন তো আল্লাহ জানা সানহু আসমান থেকে অবতীর্ণ করেছেন, দিনের হেফাজত কিভাবে হয়, দিন কিভাবে অযুতে আসে, এটা এই নিয়ম আর পদ্ধতিতে না যে মানুষ পরামর্শ করবে কিভাবে দিন ওজুদে আসে, কিভাবে দিন মানুষের জিন্দগিতে আসে, বরং আল্লাহ আল্লাহ শাহরুখ যেইভাবে আসমান থেকে দিনকে পাঠাইছেন এইভাবে আল্লাহ আল্লাহ শাহরুখ আসমান থেকে দিন কিভাবে ওজুদে আসবে, দিন কিভাবে মানুষের জিন্দগিতে আসবে, দিন কিভাবে হেফাজত হবে, এই নিয়ম আল্লাহ আল্লাহ শাহরুখ এই তরিকাও আল্লাহ আল্লাহ শাহরুখ আসমান থেকে নবীদের মাধ্যমে নবীদের নিকটে পাঠাইছেন। حضور پاک علیہ الصلوۃ والسلام کو جب اللہ پاک نے اس کام سے شروع کرنے کا حکم دیا تو اللہ کا ضابطہ یہ ہے کہ جس سے دعوت کا کام لینا چاہتے ہیں پہلے اپنی قدرت کا تعارف کرا دیتے ہیں، جب تک خدا کی قدرت کا تعارف نہیں ہوتا ہے دائی دعوت کا کام شروع نہیں کر پاتا، صرف علم ہونا قدرت کا، خدا کی ربوبیت کا، خدا کی قوت اور طاقت کا، خدا کے خزانے کا اگر علم ہے تو اس علم سے کام نہیں چلے گا، بلکہ اس کے ساتھ معرفت کا ہونا ضروری ہے، پہلے خدا کی قدرت سے معرفت کراتے ہیں پھر انبیاء کرام علیہ الصلوۃ والسلام سے دعوت کا کام شروع کرتے ہیں۔ তো বলতেছেন যে ভাই যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু এই কাজের হুকুম দিয়েছেন, আল্লাহ জাল্লা শানহুর নিয়ম এটা যখন নাকি আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে দাওয়াতের কাম শুরু করানোর জন্য আল্লাহ জাল্লা শানহু ইরাদা করেছেন, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আল্লাহ পাকের পরিচয় আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতের পরিচয়, আল্লাহ জাল্লা শানহুর ক্ষমতা আর শক্তির পরিচয় এবং আল্লাহ জাল্লা শানহুর সিফাত আর গুণাবলীর পরিচয় আল্লাহ জাল্লা শানহু আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছেন। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহুর নিয়ম এটা যে দাওয়াতের মেহনতের জন্য শুধু আল্লাহ জাল্লা শানহুর মারেফাতের পরিচয় আল্লাহ জাল্লা শানহুর মারেফাত রেলেন, আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতা রেলেন, আল্লাহ জাল্লা শানহুর গুণাবলীর হেলেমি যাতে কানা বরং আল্লাহ জাল্লা শানহুর কুদরতের হেলেমের সাথে সাথে আল্লাহ জাল্লা শানহুর কুদরতের পরিচয় আন্দি আলে علیہ الصلوۃ والسلام نکٹ ہو جائے انبیاء علیہ الصلوۃ والسلام اللہ پاک قدرت کے جنن اللہ پاک ক্ষমতার শক্তি کے جنن اللہ جل شان کو کے ساتھ لے کے جنن اے جناب انبیاء علیہ الصلوۃ والسلام کے اللہ جل شان کو اللہ پاک قدرت اور گناہوں سے پرچے دیے اور ساتھ اللہ پاک نے ہر دائی کو یہ بات سمجھائی ہے کہ تمہارا ایک اصلی دشمن ہے اور اس کی دشمنی دعوت والوں کے ساتھ ہے, عبادت والوں کے ساتھ ہے. اللہ پاک نے ہمیں تمہیں سمجھایا اور دکھایا کہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دعوت سے پہلے پہلے آپ سارے ہرا میں جاتے تھے اور اپنے رب کی عبادت کرتے تھے. مکے کا ایک فرد بھی آپ کا دشمن نہیں, آپ کا مخالف نہیں, آپ کے راستے میں کھانا بچھانے والا نہیں, آپ کے لیے رکاوٹیں پیدا کرنے والا نہیں. سب جان رہے ہیں کہ یہ اپنے رب کی عبادت کرتے ہیں سارے ہرا میں, اس کے باوجود بھی ہر ایک محبت کر رہا ہے, ہر ایک عزت کر رہا ہے, ہر ایک اکرام کر رہا ہے. لیکن جس دن آپ نے دعوت کے ساتھ کو شروع کیا اسی دن آپ کی مخالفت شروع ہو. সব সময় اللہ پاک نے جب ارادہ فرمایا انسان کو بنا کے اپنا خلیفہ بنا کر زمین میں بیٹھنے کا, اور یہ خلافت کے معنی ہیں کہ اللہ پاک کی صفات کا مظہر بننا. جیسے اللہ رحیم ہے رحم کر کے دکھاؤ, اللہ کریم ہے کرم کر کے دکھاؤ, اللہ جیسے معاف کرتے ہیں ایسے معاف کر کے دکھاؤ. اللہ کی صفات کا مظہر بننا نہ فرشتے کے اندر اس کا مادہ اور نہ شیطان کے اندر اس کا مادہ, یہ مادہ تو صرف انسان کے اندر تھا, اس لیے اللہ پاک نے اس انسان کو اپنی خلافت میں نوازا. لیکن دنیا میں بھیجنے سے پہلے اللہ پاک نے فرشتوں کو بھیجا کہ پوری روئے زمین کو زندوں سے پاک کرو اور انہیں پہاڑوں اور جنگلوں میں روانہ کرو. اب جب فرشتے آئے زمین کو خالی کرانے کے لیے, جنگلوں کو پہاڑوں اور جنگلوں میں بھیجنے کے لیے, تو ابلیس سے ملاقات ہو اور بہت آتی. اللہ پاک کی سجدہ کرنے والا اور عبادت کرنے والا اور دھیان جمانے والا اس کے فرشتے اسے بجائے جنگل میں دھکانے کے آسمان سے اٹھا دیتے. زمین کے পুরা জমিন কে জিন্নাত থেকে খালি করা হয় এবং পুরা জমিন কে জিন্নাতের আবাদী থেকে খালি করা হয়, তাদেরকে পাহাড় এবং জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা জমিনে আসবেন, আসার পরে এই জিন্নাতদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছেন, দূরে সরাইতেছেন। এমত অবস্থায় ইবলিসের সাথে তাদের দেখা হইল, দেখতেছেন ইবলিস হ্যাঁ ইবাদতকারী, আল্লাহ পাকের সিদ্ধান্তের মধ্যে সে লিপ্ত এবং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে লিপ্ত। ফেরেশতারা আসছে ইবলিস কে এই অবস্থায় দেখে তাকে না সরাই তাকে আত্মা নিয়ে গেলেন। और जब इसको उठाकर वो ऊपर ले गए तो अल्लाह पाक ने इन फरिश्तों से पूछा कि मैं इसे यहां क्यों ले आए हो? वो कहे बड़ा इबादत गुजार था, अल्लाह तेरी ये नाफरमानी करने वाला है इसलिए हम ऊपर उठा लाए हैं। अल्लाह पाक कहते बहुत अच्छा, तुम्हें पता चलेगा। अब ये जो ऊपर गया तो फरिश्तों की बात भी किसने सुनी? अल्लाह पाक अपना कोई खलीफा बनाने वाले हैं और उसे जमीन में भेजने वाले हैं। इसने ये बात अच्छे और कोशिश शुरू कर खिलाफत हासिल करने, अल्लाह को राजी करने के लिए आगे नहीं बढ़ाए बात अच्छी, बल्कि खिलाफत को हासिल करने। सबसे बड़ी बात अल्लाह हमें तुम्हें ये समझा रहे हैं कि अगर ये दावत वाला काम भी हम दुनिया में कोई चीज हासिल करने के लिए करेंगे तो जिस तरह शैतान मरदूद हुआ है ऐसे अल्लाह हमें भी अपनी रहमत से दूर कर दे। तो बोलते सुन के भाई जखन लगे फिर इस तरह इब्लीस के আসমানের দিকে নিয়ে গেলেন, আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করলেন আরে জিনকে ইবলিসকে কেন নিয়ে আসতো? ফেরেশতারা বললেন আয় আল্লাহ সে আপনার বড় ইবাদত গুজার, আপনার ইবাদতের মধ্যে সেই লিপ্ত না আপনার নাফরমানি করতেছে এই জন্য আপনার তাকে নিয়ে আসছে। বলতেছেন যে যখন নাকি আল্লাহ আল্লাহ শাহরুখুর এই ঘোষণা ফেরেশতাদের সাথে এবং ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ আল্লাহ শাহরুখুর জমিনের মধ্যে তার প্রতিনিধি এবং খলিফা সৃষ্টি করার এরাদা করছেন, এই কথা শুনে বলতেছেন যে ইবলিস আরো ইবাদত বাড়ানো শুরু করছে, সে আরো বেশি ইবাদত করা আরম্ভ করছে। বলতেছেন যে এই জন্য না সে আল্লাহ পাকের মুকাররব হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, বরং এই উদ্দেশ্যে যাতে সে খলিফা হতে পারে, খেলাফত সে অর্জন করতে পারে। বলতেছেন যে এই উদ্দেশ্যে সে ইবাদত আরো বেশি বাড়ানো শুরু করছে। বলতেছেন যে ভাই এই কথার দ্বারা আমাদেরকে আল্লাহ সাহেব এই কথা শিক্ষা দিতেছেন, যারা আমরা দাওয়াতের মেহনত করতেছি আমাদেরকে এই কথা শিক্ষা দিতেছেন যাতে আমরা দাওয়াতের মেহনত যদি নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্যে করি, দুনিয়ার কোনো লাভের জন্য করি, আমাদের কোনো উদ্দেশ্য থাকে। বলতেছেন যে ভাই ইবলিস যেভাবে উদ্দেশ্য মতো এবং তার খেলাফত অর্জন করার জন্য যেভাবে হতাহত করে সে বিতাড়িত হয়েছেন, বলতেছেন যে ভাই দাওয়াতের মেহনতে যদি নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য করা হয় এই দাওয়াতের মেহনতে দুনিয়ার উদ্দেশ্য করার কারণে সেও বিতাড়িত হবে। और उधर फरिश्ते सारे के सारे इस बात पे उन्हें यकीन था कि अल्लाह पाक की तकदीर हम बयान करते हैं, तकदीर हम बयान करते हैं, बड़ाई हम बयान करते हैं, इसलिए खिलाफत तो हमारे ही हाथ आई। फरिश्तों ने इसको हासिल करने की मेहनत नहीं किया बल्कि उन्हें यकीन है कि जो इस काम को करेगा वही खलीफा बनेगा। বলতেছেন যে ভাই এইদিকে ফেরেশতারা ধারণা করলেন যে আমরাই তো আল্লাহ পাকের তসবিহ করি, আমরাই তো আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করি, আমরাই তো আল্লাহ পাকের বরাত বয়ান করি, আমরাই তো আল্লাহ পাকের গুণাবলী বয়ান করি, এই জন্য খেলাফত থেকে আমরাই পাবো। বলতেছেন যে তাদের ধারণা এটা ছিল, তারা এই চেষ্টা করে নাই, বরং তারা তো করতেছিল এবং তাদের ধারণা ছিল খেলাফত তো আমরাই পাবো। লেকিন আল্লাহ পাক নে খলিফা বানা দিয়া আদম আলাইহিসসালাম কো, কিন্তু আল্লাহ পাক খলিফা হযরত আদম আলাইহিসসালামকে বানিয়ে দিয়েছেন। আর জব ইসকা এলান হুয়া তো ফরিশতোঁ নে ইউঁ কাহা কি হে আল্লাহ ইয়ে আদম ইয়ে তো জমিন মে জায়েগা, ইয়ে ফসাদ মচায়েগা, খুন খারাবা করেগা, আর হম আপকি তকবীর আর তকবীর আর তাহদীর আর তকবীর ইয়ে সারা কা সারা তো হম কর রহে হ্যায়, ইসলিয়ে খিলাফত কে লায়েক হমি থে। अल्लाह पाक की तरफ से जवाब मिला इन्नी आलम वाला जालमून, मैं जो जानता हूँ तुम नहीं जानते।

کون سا علم؟ تو اللہ نے سکھایا تھا دنیا کی لائن کے علم کے ذریعے انسان مخلوق پر افضل نہیں بن سکتا ہے. اگر اسے اپنی افضلیت کو باقی رکھنا ہے قائم رکھنا ہے تو علم کو سیکھنا پڑے گا تو اللہ پاک کی طرف سے اتارا دے. آدم علیہ السلام کے جیسے رشتہ اوپر انہوں نے مسلم کے اوپر فضیلت دان کرا ہوئی سے یہ تو کوئی علم کوئی علم مادھیمے کوئی علم آدم تارفور شکھائیں بہتے سنگے بھائی ایخو جدی نکی ہم অন্যান্য জিনিসের উপরে ফজিলত অর্জন করতে চাই, অন্যান্য জিনিসের উপরে সম্মান অর্জন করতে চাই, তো দুনিয়ার এলেমের দ্বারা দুনিয়ার বিদ্যার দ্বারা আমরা অর্জন করতে পারবো না. একমাত্র ওই এলেমের দ্বারাই আমরা এই ইজ্জত অর্জন করতে পারবো. এই ইজ্জত হল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ দান করেছেন. এই ইজ্জত আল্লাহ আদম সাহেব আসমান থেকে অবতীর্ণ করেছেন. ওই এলেমের মাধ্যমে আমরা ইজ্জত অর্জন করতে পারবো. জিস তরহ রব কহে ইস তরহ করতে যাও اس کو کتاب کے ذریعے سیکھنا فقط یہ علم کی محنت ہے نہیں بلکہ جس طرح سب سے ہے ویسے کرتے چلے جاؤ نتیجہ آپ کے سامنے آ جائے گا خدا کی قدرت آپ سے موافق ہو جائے گی. بہت سنگ بھائی آسمانی علم شکر اب تو جانا آسمانی علم شدھ سیکھ نیلام برن وہ آسمانی علم شکر اتنی ہوتا ہے شکار ساتھ ساتھ ہم انوجائی جیون جاپن کری یہ بھاوے اللہ آدم سارہ ہم حکم کرتے اللہ پاک ہم جا حکم کرتے وہ جنس کے جانا اور ساتھ ساتھ وہ انوجائی عمل کرا بہت سنگے جہاں نکی ہم اللہ آدم سارہ وہ آسمانی علم شکر ساتھ ساتھ وہ آسمانی علم انوجائی جیون جاپن کرو تو اللہ آدم سارہ پکے ہم پکے ہو اللہ آدم صوفی فرشتوں کی نگاہ میں آدم علیہ السلام کی سراسی تحقیر آ گئی. تو کیا آئی تھی؟ یہ زمین میں جائے گا تو قتل کرے گا, خون بہائے گا, فساد بچائے گا, افغانی کرے گا, ظلم کرے گا. یہ چیزیں سراسی تحقیر پر دلالت کرتی ہیں. تو اللہ پاک نے سارے فرشتوں کو حکم دیا کہ آدم علیہ السلام کو سجدہ کرو. تو بہت سنگے بھائی فرشتہ کتھر دارا حضرت آدم علیہ السلام کتر سوگت تو پرکٹ ہوئی سے آدم علیہ السلام ایک سنمان مدد آگات آسے بہت سنگے تارا کوئی کتھا بول سلین کہ آدم علیہ السلام مانس کے زمین پڑھانا ہو دے آدم علیہ السلام بہتر گارا ہو دے تارا زمین مدد فساد کر دے تارا زمین مدد جھگڑا پورت کر دے تارا زمین مدد خون خرابی کر دے تارا زمین مدد اپنا نافرمانی کر دے. بہت سنگے بھائی اتوٹکو ونادر کتھر مدد آدم علیہ السلام سارے انسانوں کو عموماً اور اس امت کو خصوصاً اللہ پاک نے اشارہ دے دیا, بتا دیا کہ جو تمہاری تحقیر کرے گا اور جو تمہارے پیچھے پڑے گا اور جو تمہیں ستائے گا اور جو تمہیں کمزور کرنے کی محنت کرے گا, جس طرح فرشتوں سے آدم علیہ السلام کی عظمت کرایا ہے ایسے اگر تم دعوت کی صفات اپنے اندر پیدا کر کے دعوت کا کام شروع کر دو, رب کی مان کر دکھا دو, تو ان سب کو خدا مجبور کرے گا تمہاری عظمت کے ماننے پر اور تمہیں بھا بنانے پر اور تمہارے سامنے تمہارے پیچھے چلنے پر. بہت سنگے بھائی یہ جنسر دارا سمست مانس کے سمست مانس کے ہم بھاگے تب حضور اکرم صلی اللہ علیہ وسلم امت کے بشیش پا دے ایک کتھا بجائی سن یہ جو دن کی کہ ہم تمہادر کے چھوٹا پر آر جنو تمہادر کے اپمان پر آر جنو تمہادر کے دنیا سے کے مجھے بار جنو چستہ کرے ہم تمہادر کے تحقیق کرے تمہادر کے بے عزتی پر آر جنو چستہ کرے آر تمہارا جو دن کی اللہ جل شانہ کو حکم کے دنیا مجھے بس بائن پر آر جنو چستہ کرو اللہ جل شانہ کو دعوت محنت کے تمہارا دنیا مجھے پسارا پسارا جنو چستہ کرو اللہ پاکر حکم کے نکل زندگی مجھے بندر پھر زندگی مجھے آر جنو چستہ کرو اللہ جل شانہ کو جوئی بھائے آدم علیہ السلام کے میرے صدر سمی عزت دان کرسن এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানকে প্রকাশ করছেন এবং ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মান করার জন্য হুকুম দিয়েছেন. বলতেছেন যে কিয়ামতের পর্যন্ত কিয়ামত পর্যন্ত একই নিয়ম যারা এই জমানার মধ্যে দাওয়াতের মেহনত করে থাকে আল্লাহ পাকের হুকুম দিয়ে তারা মধ্যে